আচ্ছা, এলো যে সন্ধ্যা শুধু দুজন আবার, এলো যে সন্ধ্যা শুধু দুজন, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা শুধু আমরা সবাই। বনে হাওয়া গুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, পাখি গুলো নীরে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে, ওই দূর আকাশে প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশে প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে। এই বুঝি বয়ে গেল সন্ধ্যা, ভেবে যায় কি জানি কি মনটা, পাখিগুলো নীরে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে, ভাবি শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে, ভাবি শুধু এখানে থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার শুধু দুজনে। লাকি ভাই।